اور آنکھوں کو بالاقتداء اور خبره للہ. قرآن بات ہے الحمد رفع سے مقتدا حساب اور متعلق ساتھ ملنا اللہ تعالی خبر الحمد للہ الحمد مخصوص للہ وحصره النصر تاتے الحمد للہ اصل میں الحمد نہیں تھا بلکہ حمدان للہ تھا اس کا اصل نصب تھا یعنی حمدان للہ وقد قریا به کیونکہ قرات سجدہ مدد الحمد للہ الفلام داخل کرار پر نصبی پڑے وقد قریا به آئی بن نصب نصب ساتھ پڑا ہے الحمد للہ یہ تو اصل کی چھ نصب چل اصل نصب چل ارتھا حمدان للہ چل نصب حساب نصب چل کہ بولے جو مکلی بی حساب نصب چل اور ایک خری بولیں مکلی مطلق حساب نصب چل منصوبہ بارو قسم تر مدد دو قسم یہاں ہوتے پہ مکلی بی اتبا مکلے مطلب محاکمہ کرتے ہوئے فیصلہ کر لیں جو مکلی بی حساب نصب نہ دیا مکلی مطلب حساب نصب دیواٹا بیشی مناسب اصل اور نصب حمدان للہ حمدان کی حساب نصب اور مکلی بی حساب نہ مکلی مطلب حساب مکلی بی تھیکا مکلی مطلب حساب نصب دیواٹا کی زیادہ مناسب بلا ہوئی যখন মকুলে মতলব হইল তখন তার জন্য ফেল জরুরি কেননা কার মকুলে মতলব হবে জরাক্তু দায়দান জরবান জরাক্তু জরবান জরবান মকুলে মতলব নিশ্চয়ই কোন ফুলে ফেলে মকুলে মকুলে মতলব করতে হয়েছে কাজেই যখন হামদান লিল্লাকে মকুলে মতলব ধরা হয়েছে আমদানকে তখন তার জন্য একটা ফেলের দরকার ফেলের দরকার কেন ফেল বা সুগা ফেলের দরকার কেন বলে যে মকুলে মতলবটা মাঝদার দিয়ে থাকে মকুলে মতলব মাঝদার হয় আর মাঝদার মানায় হুদুসির উপরে দালালত করে মকুলে মতলব মাছদার হয় জরাতু জলবান জলবান এটা মাছদার আর এটা দালালত করে মানায় হুদুসির উপরে মানায় হুদুসি কা তাল্লুক কিসি না কিসি মহল কে সাথ হতা হয় মানায় হুদুসি কা তাল্লুক কিসি না কিসি মহল কে সাথ হতা হয় আব ইয়ে তাল্লুক اگر بطور صدور کے اوکے ہو مکھلے مطلب کا تعلق محل ست ہوئی سی محل کا کی ہوگی تار اعتبار ہوگی یہ تعلق کا صدور اعتبار سادر ہوا تار تھے کا ضربا زائدون یہ ضربون کا زائد تھے کا سادر ہوئی سی اور یہ تعلق محل کے ساتھ ہے کہ یہ تعلق بطور صدور کے ہے یا بطور اوپر کے ہے اگر بطور صدور ہے تو وہ محل جس کا تقاضا کرتا ہے مزدار مانائے حدوسی فائل ہوگا اگر بطور اوپر کے تعلق اوپر کا تعلق ہو تو وہ محل مقول ہوگا تو وہ تعلق مقول اب یہ معنی قدسی کو اس محل کی طرف نسبت کرنے کے لیے ایک چیز کی ضرورت ہے۔ اب اس معنی قدسی کو اس محل یعنی قائل ہو یا مقول ہو اس کی طرف نسبت کرنے کے لیے ایک چیز کی ضرورت ہے۔ تو ہم نے تتب کو تلاش کیا کہ وہ چیز کیا ہو سکتا ہے جس چیز نے معنی قدسی کو محل کی طرف یعنی قائل یا مقول کی طرف نسبت کرے گا۔ تتب کو تلاش کرنے کے بعد فعل سے زیادہ موجود اور چیز کو ہم نہیں پایا جو چیز معنی قدسی کو اس محل کی طرف نسبت کرے۔ اس سے ثابت ہو گیا کہ معنی مقول مطلب کے لیے فعل کی ضرورت ہے۔ اب ہم نے مقول مطلب کہو یا مصدر کے ساتھ فعل کو ذکر کر دیا، فعل کے ساتھ معنی مصدری کے ساتھ مقول مطلب کے ساتھ ایک فعل کو حضر ملا دیا۔ اب کبھی ایسا ہوتا ہے کہ مصدر کو جو معنی قدسی پر دلالت کرتے ہیں یعنی مقول مطلب کو اس فعل کا قائم مقام کر دیتے ہیں لفظاً بھی اور معنی بھی۔ فعل کو بھی ایسا ہوتا ہے کہ فعل کو معنی مصدری کے قائم مقام کر دیتا ہے لفظاً بھی اور معنی بھی یعنی قائم مقام کر دیتے ہیں، فعل کے قائم مقام مصدر کو کر دیتے ہیں۔ تو یہ ان دونوں کے درمیان نائب اور منوب کا تعلق ہو گیا۔ قائم مقام یہ نائب ہے اور منوب تھا فعل، فعل کو حذف کر کے اس کے نائب کو اس کا قائم مقام کر دیا گیا۔ دونوں ایک ساتھ جمع نہیں ہو سکتے، اسی کو قاضی بیضاوی نے کہا لا یتقیدو، کوئی غلط کہتے ہیں لا تقادو تستمعیو ماہا، جمیر ارے فعلر ساتھ مقول مطلق، مقول مطلق ساتھ فعل ایک ساتھ جمع ہوتے جمع ہوئے نا مستعمال ہوئے نا، ایکٹا کے حضب کرے دیا اور ایکٹا کے تر قائم مقام کرے دا ہوئے۔ آپ بات یہ ہیں کہ فعل کو کہاں حضب کیا جاتا ہے، مقول مطلق فعل کے کتھائے حضب کرا ہوئے، اس لیے نحات نے قاعدہ بتایا مقول مطلق کے فعل کو حذف کر کے مقول مطلق کو اس کا قائم مقام کر دینا جو ضروری اور لازم ہے، اس کے لیے نحات نے قانون بتایا۔ وہ قانون یہ ہے کہ مصدر کے فعل کا قائل یا مقول مصدر کے فعل کا فاعل یا مقول بطور اضافت یا حرف جر کے مستعمال ہو۔ محات نے قانون بتایا جس مصدر کے فعل کا فاعل یا مقول بطور اضافت یا حرف جر کے مستعمال ہو اور او مقول مطلق یعنی مصدر تاکہ نوعیت کا معنی نہ دے، مصدر مقول مطلق سر زمین دے پرس تین معنی جن آسے تاکہ تیر جن نوعیت بجانے جن اور عادت بجانے جن، ہاں عادت جن ہو تاکیدر جن ہو تو ٹھیک ہے کنتو نویت بجانے جن دلات جن سطح کاری تا তাহলে নয়ক বুঝানোর জন্য না হইতে হবে, নয়ক বুঝানোর জন্য না হইতে হবে। তাহলে মাঝদারে ফেলের ফাইল ইয়া মুকুল বতুরে এজাফত ইয়া বতুরে হস্ত জর ইস্তেমাল হো আর ও মুকুলে মতলব নয়ক কি না হো তো ওনা মুকুলে মতলব কে ফেল কো آسان زبان حذف کر دیا جاتا ہے۔ اور یہ بات ہم نے نحمد اللہ یا تو نحمد حمدن للہ کے اندر پاتے ہیں، حمدن للہ کے اندر پاتے ہیں، اس لیے کہ حمدن کا مفعول حرف جر کے ساتھ مستعمال ہوا اور یہ نوعیت کے لیے بھی نہیں ہے۔ حمدن للہ مفعول مطلق نحمد اللہ حمدن، نحمد اللہ حمدن، اے حمدن فعل نحمد ہے تار مفعول حرف جر درا مستعمال ہوئی سے، حرف جر درا مستعمال ہوئی سے اور سے نوعیت مانا دے نہیں۔ এই জন্য এখানে নাহমাদু ফেল কে উজুবান কিয়াসান হজব কর দিয়া গিয়া, উজুবান কিয়াসান হজব কর দিয়া গিয়া। ফের মুকুলে মতলব জো হামদান হাই উস পর আলিফ লাম দাখল কর দিয়া গিয়া, উস পর আলিফ লাম দাখল কর দিয়া আর علی کلام داخل کر کے اس کو مبتدا بنایا اور مبتدا رفع ہوتا ہے اس لیے الحمدللہ ہو گیا۔ اور سنے سلو نحمد اللہ حمدن، حمدن للہ مفعول مطلق کہ حمدن للہ اکن یہ ہو گیا تو الحمدللہ، الحمد হামদান লিল্লাহর উপরে আলিফলাম দাখল করার পরও কেরাতে সাজ্জা হিসেবে তাকে নসবই করা হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যারা রফা করে তারা নসবের থেকে রফার দিকে উদুল করছেন জুমলাই ইসমিয়া বানানোর জন্য। কি দরকার ছিল জুমলা ইসমিয়া বানানোর? কারণ জুমলা ইসমিয়া বানাইলে দাওয়াম এবং সবুতের উপরে কি করবে দালালত করবে, আর যদি রফা না করে নসব করো তাহলে সেটা ফেলের মানে থেকে যাবে যেটা হুজুস এবং তাদাদ্দের উপরে দালালত করবে। অথচ আল্লাহ তাদের সদা সর্বদা হওয়া যায় করিনায়ে মকাম কে ইহা দাওয়াম ও সবুত পর দালালত করে লেয়াদা জুমরে ইসমিয়া কর লিয়া اور جملہ اسمیہ کے اندر مبتدا خبر ہوتے ہیں لہذا مبتدا پر رفع ہونا ہی اچھا ہے۔ عموم پر بھی دعوت کرتے ہیں، ہر قسم کی ہم اللہ تعالیٰ کی لیا ہے عموم علیہ السلام استغراقی کالوں میں آر دوا اور ثبوت کہتے ہیں یہ جملہ اسمیہ ہونے کی بنا پر۔ جب یہ بات ذہن میں آ گیا تو آپ سنو اور رفعه بالابتداء ہوتا مرجع الحمد، الحمد پر رفع مبتدا ہونے کی بنا پر ہے، الحمد کی مبتدا خبر کوئی اور خبره للہ شدو للہ نا یعنی مخصوص للہ، مخصوص للہ۔ واصله النصب اس کا اثر کیا تھا؟ نصب تھا، یعنی حمدن للہ تھا، کیا تھا؟ حمدن للہ تھا۔ کیسے نصب پڑھا کس بنا پر؟ بعض کہتے ہیں مقل بی کے طور پر، یعنی ناجیدو حمدن للہ، ناجیدو حمدن للہ، اور بعض اس کو مقل مطلق کے طور پر نصب پڑھتے ہیں نحمد اللہ حمدن، نحمد اللہ حمدن کہتے ہیں۔ واصل النصب وَقُرِيَا بِهِ یعنی پہلے تو حمدن للہ تھا، اس میں سبھی متفق ہیں لیکن پھر اس پر الف لام داخل کر دیا. داخل کرنے کے بعد بھی بازو نے نصبی پڑھا الحمدللہ. এখন তুমি নামাজের মধ্যে ইমাম হইয়া পড়তেছ কি আলহামদুলিল্লাহ কি একটা মাটির মধ্যে পড়বো না সব তোমার পিঠে করো আরে কি ইমাম রাখছ সুরায়ে ফাতিহা পড়তে পারে না আলহামদুলিল্লাহ জীবন ভর করে দেখলাম কি আলহামদুলিল্লাহ তুমি বাইরা বিশ্বের রয়ে গেছ এই দেখেন অপুরিয়া বিধি আসলো নজর রাখেন আপনার বাইরা বিশ্বর আপনার চিনি বাইরা বিশ্বর আমরা চিনি জীবন বর বাপ দাদা সমস্ত ইমামরা পড়ে আছে কি আলহামদুলিল্লাহ আর আপনি আইসেন বাজাবি স্বরূপ লইয়া আলহামদুলিল্লাহ এই দলিল ওখানে চলবো না পাপুদের সামনে এই দলিল চলবো না দলিল হইল কি মশহুর কেরাত মশহুর কেরাত আলহামদুলিল্লাহ এখন তুমি বাইবেল পুরা ফেতনা লাগাইতে তুমি তো বলছে আছে কুরিয়া বিধি মানে আলহামদুলিল্লাহ আছে তার যে চলবে না এটা বরঞ্চ এখন বলে যে যখন আসর নসর ছিল তাহলে রকার দিকে কেন উদুর করা হলো তাই ইন্নামা হাদালা আন হুয়ানি নসর ইলা রকে রকার দিকে কেন উদুর করা হইল ইয়া দুল্লা আলা উমুমিল হামদে ও সেবাতিহি লাহু یہ موقع موقع حمد ہے وہ ہمیشہ ہمیشہ اور ہر ہر قسم کا حمد ہونا چاہیے وہوا من المساجد کہتے ہم یہ ان مداروں میں سے ہیں جس کے جس کو نصب دیا جاتا ہے اپنے فعل پوشیدہ مقدر کے ساتھ مزمرتین مزمر ازمر زمیر ہے نا کہتے پوچھیدہ فیلوں کے ساتھ مقدر فیل کے ساتھ ان کو نصب دیا جاتا ہے کہتے الحمد کے اندر جو حمد ہے یہ مزدار ہے ان مزداروں میں سے جن کو نصب دیا جاتا ہے فیل مقدر کے ساتھ فیل مقدر کے ساتھ یعنی ایک فیل مقدر ہے لا تکاتو تستمیلو ماہا جو قریب بھی نہیں ہے مستعمل ہونا فیل مزمار کے ساتھ معنی دوٹا ایک وقت لے کنو دین تھک دینا ورن سے ایک تک کو حضب پر لیتا ہوئے نائب ایون منعوم اینا ایک ساتھ ہوتے پارینا جاکن پریسیڈن تھک دے تاکن نائب پریسیڈن تھک دینا যখন প্রেসিডেন্ট বিদেশে যাবে তখন তার একজন নায়েব থাকবে দুজন এক এলাকার মধ্যে দুজন কমিশনার থাকবে না এক এলাকার মধ্যে দুজন এমপি থাকবে না এক এলাকার মধ্যে দুজন মেয়র থাকবে না একজন না থাকলে আরেকজন কাজেই যখন মাসদার হবে তখন ফেলে মুকাদ্দর থাকবে না যখন ফেলে মুকাদ্দর থাকবে তখন মাসদার থাকবে না تو کہتے ہیں یہ الحمد ان مزداروں میں سے ہیں جن کو نصب دیا جاتا ہے اول مزمرا کے لیا اور قریب ہی نہیں ہے آئنا مستعمال ہونے آئنا اس فیل سے ساتھ جیتا کہ ہمیں پوری بیان کر لیں جو مقل مطلق مانا کا بیشی مناسب فیل جہاں مقل مطلق مانا بیشی مناسب তখন মুকুলে মতলকের জন্য একটা ফেলের দরকার কেন ফেলে দরকার? ওই মুকুলে মত মাছদার, মাছদার মানানে মানায় হুদুসিকা আর ইয়ে মানায় হুদুসি আয়না তাকাজা করতা হয় আপনি এক মহল কা মহল কে সাথ উনকা তাল্লুক হোনে কো চাহতা হয় ইয়ে মানায় মালদারি মানায় হুদুসি আয়না তাল্লুক রাখতা হয় কিসি না কিসি মহল কে সাথে। এগুলো ফেল কেন দরকার? মুকুলে মতলবের জন্য ফেল কেন দরকার? হামদান জিল্লা বললো তো হয়ে যেত না, হামাদুল্লাহ হামদান ফেল এখানে কেন আনা হইতেছে? কয়েক না হামাদুল্লাহ হামদান কে শুধু যদি বলো হামদান জিল্লা, এটা তো মানায়, এটা তো মাছদার, মাছদার তো মানায় হুদুসিকে চায় আর মানায় হুদুসির তাল্লুক কিসি না কিসি মহল কে সাথ হোগা। ও মহল কাহতে হি ইয়া তো ফায়েল হোগা ইয়া মুকুল হোগা, এনে মানায় হুদুসির তাল্লুকটা হয়তো ফায়েলের সাথে হবে নাকি মুকুলের সাথে হবে, এগুলো শুধু ভাষা ভাষা না, বাস্তবিক। জরাবা জায়দুন আমরান, এখানে জরাবা মধ্যে যে জরগুন আছে তার তাল্লুক কার সাথে? মহলের সাথে। মহল সংজ্ঞা ফায়েল, কি হিসাবে? সদুর হিসাবে, সদুর হিসাবে। জায়দের থেকে ফেলের জরটা সাদের হইছে আর আমরের সাথেও ফেলের মানে মাছদারের মানায় হুদুসির তাল্লুক আছে। কি হিসাবে? বাইরে অপুকে হায় মাইকটা কার উপরে পড়ছে? আমরের উপরে পড়ছে। জরাবা জায়দুন আমরান, এখন এই ফেলে এই মানায় হুদুসির তাল্লুককে তাকাজা করে এমন একটা জিনিসের যে জিনিসটায় এই মানায় হুদুসিটাকে তার মহলের দিকে পৌঁছাইয়া দিবে সেই জিনিসটা কি? আমরা তাদেরকে তালাশ কইরা ফের সে জায়দা মজুন আর কিছু কো নিয়ে পায়া, এসলিয়ে মাজদারকে সাথ ফের কো মিলা দিয়া রাখ দিয়া। ফের কো ভি এসা হুতা হয় কি ফের কো হজব করকে উস মাজদার হি কো উসকা কায়েম মুকাম তার দিয়া জাতা হয়। যখন কায়েম মুকাম হয়ে গেল তখন আর ফের থাকতে পারবে না, যেমনা সে মানান এবং রবজান উস ফেরটা কায়েম মুকাম কো দিয়া। হজব কর দিয়া গিয়া সব জায়গায় তো হজব করা হয় না। জরাবা জায়দুন জরবা, এখানে তো জরাবাকে হজব করা হয়নি, তাহলে কোন কোন জায়গার মধ্যে মকুরের মতলকে ফেলকে হুজুবান ক্যাসান হজব করা হয় তার জন্য মহাত্মা কানুন বাতাইছে। কানুন কি? মাছদারের ফায় ফেলের ফায়ের ইয়া তো মকুল বদুরে এজাফত অন্ত হো ইয়া তো হরফে জরকে সাথ মুস্তামাল হো আর ও মানায় হুজুসি নয়ত কি লিয়ে না হো তব যাকর উস ফে উস মাছদারকে ফেল কো হুজুবান ক্যাসান হজব কর দিয়া জাতা হয় আর হামদান লিল্লাহ কে আন্দর ইয়ে বাত মৌজুদ হয় ইসলিয়ে কে হামদান মাজদার হয় উসকা মকুল যেন আল্লাহ হ্যাঁ বতুলে হতে জলকে মুস্তামাল হুয়া হয় লেহাজা নাহমাদু কো হজব কর দিয়া গিয়া ফের হামদান জো মাজদার হয় উস পর আলিব্রাম লায়া দিয়া আর উসকো রফা দিয়া গিয়া। বাদুন আলিকরাম লানে কে বাদ কি কে করতে হ্যাঁ নসব করতে হ্যাঁ ও পুরি আর বিহি আর ওদুর করা হইল কেন? জুলাই ফেরিয়া তাই কার জুলাই ইসমিয়ার দিকে তার তো উমুয় হম আর সর্বোচ্চ হম পর দালাল করে না কে তাদের তো দাবর প্রদর্শিত আর ইয়ে উর মাদারু মে সে হ্যাঁ হাহাম দেশ কো নসব দিয়া যাতা হয় ফেরিয়া মুকাদ্দর কে সাথ আর যখন উসকো ফেল কো মুকদ্দর মানা যায়গা তো আর উসকো মজকুর নহীন কিয়া যায়গা ইসলিয়ে কে দোনো এক সাথ মুস্তাবাব নহীন হোগে। আজ জমা দিনাই Thank you. آئسا بولے ماتا کرتا سوٹا ہونے اور ماتا کرتا